السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز ও মুহতারাম হযরাতে মুরব্বিয়ানে কিরাম ও দিগার মুসল্লিয়ানে আজম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে প্রতি সপ্তাহের ন্যায় আজকেও মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা গত সপ্তাহ থেকে তাজকিয়াতুন নুফুস বা আত্মশুদ্ধির উপরে আলোচনা পেশ করছিলাম। আলোচনার এক পর্যায়ে আমরা মানুষের কলবকে বা অন্তরকে কোরআনের ভাষায় চার ভাগে বিভক্ত পেয়েছিলাম, আল কালবুল সালিম সুস্থ এবং সহি আকিদা বিশিষ্ট কলব, আল কালবুল মারিদ রুগ্ন রোগাক্রান্ত কলব, আল কালবুল লাহি বা আল কালবুল গাফিল অমনোযোগী কলব, আর একটা ছিল আল কালবুল কাসি শক্ত কলব, আর সর্বশেষ যেটা তা ছিল আল কালবুল মাখতুম সিলগলাকৃত কলব বা মোহরকৃত, এটার আর এক নাম আল কলবুল মাইয়িত নিরুত কলব, যাদের অন্তর মরে গেছে। আমাদের আলোচনা হচ্ছিল প্রথম প্রকার নিয়ে, আল কলবুল মারিয়ত রুগ্ন রোগাক্রান্ত কলব নিয়ে। তার এক পর্যায়ে আয়াতের দলিল পেশ করা হচ্ছিল, সেই ধারাবাহিকতায় আজকেও কিছু আয়াত পেশ করা হবে আল কলবুল মারিদের উপরে, এদের বৈশিষ্ট্য কি, যাদের অন্তরে রোগ আছে তারা কি করে, সে বিষয়গুলো কোরআন এক এক করে সুন্দর করে তুলে ধরেছে। মুমিন যারা, তারা কোরআনের অপেক্ষায় থাকে, আল্লাহর রাসূলের যুগে যারা মুমিন ছিল তারা অপেক্ষা করত কেন কোরআনের আয়াত নাযিল হচ্ছে না, দেরি হচ্ছে কেন। অপরদিকে মুনাফিক যারা, ফাইদা উনজিলাত সূরাতুন মুহকামাতুন, যখন কোন সূরা নাযিল হতো মুহকামাতুন সুস্পষ্ট বিধান বিশিষ্ট যার অর্থ স্পষ্ট, যুকিরা ফিহাল কিতাল, যার মধ্যে কিতালের আলোচনা আছে, অর্থাৎ কিতালের যুদ্ধের আলোচনা বিশিষ্ট কোন আয়াত যদি নাযিল হতো, রাইতাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন, আপনি দেখবেন ওই সমস্ত লোকদেরকে যাদের অন্তরে রোগ আছে, যাদের অন্তরটা রোগাক্রান্ত, তাদেরকে দেখবেন তারা যখন কিতালের আয়াত শুনে, যুদ্ধের আয়াত শুনে, ইয়ানজুরুনা ইলাইকা নাযরাল মাগশী আলাইহি মিনাল মাউত, আপনার দিকে তারা তাকাবে মৃত্যু আসার সময় মৃত্যু যখন ঘনিয়ে আসে তখন যেরকম চোখ উল্টিয়ে নজর করে দৃষ্টি দেয় ঠিক তেতালের আয়াত শুনলে পরে মুনাফিকদের এই দৃশ্য এসে আমরা বর্তমানেও দেখি। অনেকে আছে ইসলামের সব ভালো কিন্তু জিহাদের আয়াতগুলো শুনলে তাদের ওই অবস্থা হয় যেটা এই আয়াতগুলো ধরা হয়েছে। সূরায়ে মুহাম্মদ এই সূরার 20 নম্বর আয়াত, এই আয়াতটা তো আমার তৈরি করা না, কোরআন শরীফে আছে, আগের থেকে ছিল। কিন্তু দেখবেন অনেক লোক দিনের কথা বলে, নামাজ রোজা সব কিছু ঠিক আছে, কিন্তু এই আয়াত অনুযায়ী যখন কেতালের কথা শুনে তখন খুব খারাপ লাগে তাদের কাছে। অনেকে তো এরকম বলেও ফেলে ইসলামের সব ভালো যদি যুদ্ধের আয়াতগুলো না থাকতো। খ্রিস্টানরা এটাই করেছিল, ওরা ওদের কিতাব থেকে কেতালের আয়াতগুলো বাদ দিয়েছিল। এই আয়াতটা দিয়ে নিজেকে চিন্তা করেন, আমি নিজেকে বলছি, গত জুমাতে বলেছিলাম এই রোগাক্রান্ত আয়াতগুলো যেখানে মানুষের রোগগুলোকে তুলে ধরেছে এটার মধ্যে আমি নিজে পড়ি কিনা সেইটা সংশোধন করা দরকার। আমি সংশোধনের জন্য বলছি, কাউকে উত্তেজিত করার জন্য, কারো বিরোধিতা করার জন্য আল্লাহ আমাকে হেফাজত করে এর জন্য বলছি না। চিন্তার বিষয়গুলো ওয়াকুলু, তারা বলে ফাইদা উনজিলাত সূরাতুন মুহকামাতুন, যখন কোন মুহকাম আয়াত যার অর্থ স্পষ্ট, কারো কোনো ব্যাখ্যার প্রয়োজন নাই, জুকিরা ফিহাল কিতালু, কিতাল তো বুঝেন এখানে জিহাদ বলা হয়, কিতাল মানে সরাসরি যুদ্ধ, যে আয়াতের মধ্যে যুদ্ধ সম্পর্কিত বিষয়গুলো আছে এই সমস্ত আয়াত যখন নাজিল হয়, রাইতাল্লাযীনা ফি কুলুবিহিম মারাদুন, আপনি দেখবেন ওই সমস্ত লোকদেরকে যাদের অন্তরে রোগ আছে, যাদের অন্তরটা রোগাক্রান্ত, ইমানের রোগ, ইমান ক্লিয়ার না, এই লোকদেরকে দেখবেন ইয়ানজুরুনা ইলাইকা নাযরাল মাগশি আলাইহি মিনাল মাউত, মৃত্যুর সময় চোখ যেমন উল্টে যায় ওরা সেরকম পরেশান হয়ে আপনার দিকে তাকাবে, তাদের খুব বিরক্তির কারণ হয় এটা। আমাদের সমাজে এরকম অনেক আছে যারা কেতালের বিষয় শুনলে, আমি এটা বারবার আলোচনা করেছি যেহেতু এটা গুরুত্বপূর্ণ বিষয়, পৃথিবীতে এমন কোন রাষ্ট্র খুব কম খুঁজে পাওয়া যাবে যেই দেশের প্রতিরক্ষা বিষয়ক সেনাবাহিনী না পালে, এটাই জেহাদ, জেহাদ করার জন্য। যদি তাদের দেশে কোনো আক্রমণ আসে ওটাকে প্রতিহত করার জন্য, তারা নিরাপত্তার জন্য এদেরকে পালে, বাংলাদেশের সেনাবাহিনী আছে, এইটাকেই আরবিতে বললে জিহাদ বলা হয়, কেতাল বলা হয়, যুদ্ধ বলা হয়। ইসলামের উপরে যে হামলা আছে, ইসলাম ও তার নিরাপত্তার জন্য, তার প্রতিরক্ষা ব্যবস্থার জন্য জিহাদের ব্যবস্থা করেছে। ইসলাম মানুষকে কত সুন্দর ঔষধ দেয়, প্রথম ইমানের দাওয়াত দেয়, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম পালন করতে, সে বিষয়গুলো আমরা আলোচনা করেছি। এরপরেও যদি কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ না করে, এমন মারাত্মক রোগ যে রোগটা ক্যান্সার হয়ে গেছে, ক্যান্সার হলে মানুষ কি করে, অপারেশন করতে হয়, যে দেখে পরীক্ষা নিরীক্ষা করে এই অঙ্গটা ক্যান্সার হয়ে গেছে, এটা যদি কেটে ফেলা না হয় তাহলে বাকি অংশগুলো নষ্ট করে ফেলবে। ঠিক এরকম ভাবে ডাক্তারের জন্য দোয়া করা হয়, ডাক্তার যেন ঠিক মতো কাটতে পারে। অনেকে দোয়ার জন্য আবেদন করে না, হুজুর আজকে আমার ছেলের অপারেশন হবে, আমার স্ত্রী অপারেশন হবে, দোয়া চায়, ডাক্তারকে টাকা দেয়, কি জন্য, কাটার জন্য, যেন ডাক্তার কাটতে পারে ঠিক মতো। ডাক্তার যখন তার অপারেশন রুমের ভিতরে গিয়ে একজন রোগীর অঙ্গ কাটে তখন কি আপত্তি করে না, কেন ডাক্তার কাটছে এখানে বসে, কারণ সকলেই জানে যে এটা ওই রোগীকে বাঁচাবার জন্য, এটাই তার একমাত্র ঔষধ। এই অঙ্গ যদি কেটে না ফেলা হয় বাকি অঙ্গগুলোকে নষ্ট করবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহাদের জন্য হুকুম করেছেন, দুনিয়াতে কিছু ক্যান্সার আছে যেইগুলোকে কোন রকম ঔষধে কাজ হবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্যান্সারগুলোকে অপারেশন করার জন্য বলেছেন, এদের বিরুদ্ধে লড়াই করো। কোরআনে পরিষ্কার বলা আছে وقاتلوهم حتى لا تكون فتنه, তোমরা ওদের বিরুদ্ধে লড়াই করো যতক্ষণ পর্যন্ত ফেতনা চিরতরে মিটে না যায়। ফেতনা নির্মূল করাই হচ্ছে কেতালের উদ্দেশ্য। আল্লাহ তাআলা বলছেন এই কেতালকে পছন্দ করবে না। কোরআন শরীফে সূরা বাকারাতে এক আয়াত হল এরকম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, খেয়াল করো শব্দ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুম আস সিয়াম, ঠিক ওই সূরা আর একটা আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিতাম, পার্থক্য আছে কিছু, খালি শেষে গিয়ে সিয়াম আর কিতাম, তারা সব হুবহু এক। অর্থ কি? প্রথম আয়াতের অর্থ হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের প্রতি সিয়ামকে ফরজ করা হয়েছে। আর পরের আয়াতটা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিতাল, হে ঈমানদারগণ, তোমাদের উপরে কিতালকে ফরজ করা হয়েছে। কিতাল মানে যুদ্ধ। কিন্তু রমজান যে ফরজ, এবার কেন আপত্তি আছে? রোজার মাস আসতে সকলেই দেখবেন যে মাশাআল্লাহ ইফতারি কেমনে করবে, তার জন্য আগের থেকে প্রোগ্রাম নেয়, সব কিছু ঠিক আছে। কেতালের আয়াত যখন আছে তখন এটা ঠিক না। আল্লাহর এক আয়াতকে মানবো আর একটা মানবো না, একটা পছন্দ করবো একটা পছন্দ করবো না, আল্লাহ তারা এটা চরিত্র তুলে ধরেছেন এখানে। এখানে বলেছেন জুকিরা ফিহা কেতাল, যে সমস্ত আয়াতের মধ্যে যুদ্ধের নির্দেশ আছে, এইটা যখন তারা শুনে, রাইতাল্লাযীনা ফি কুলুবিহিম মারাদুন, যাদের অন্তরে রোগ আছে, ইয়ানজুরুনা ইলাইকা নাযরাল মাগশি আলাইহি মিনাল মাউত, মৃত্যুর সময় যে অবস্থা হয় সেই অবস্থায় বেহুশ হয়ে যেরকম নজর করে, এই অবস্থায় দেখবেন ওই লোকদের অবস্থাটা। এটা মুনাফিকদের আরেকটা চরিত্র, আল কলবুল মারিজ, রোগাক্রান্ত কলব নিয়ে আমরা আলোচনা করছিলাম, এটা আরেকটা রোগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে আরেকটা নাযিল করেছেন, ফামাল্লাযীনা ফী কুহুল্লাযী আনযাল আলাইকা আল কিতাব মিনহু আয়াতুন মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব, হুন্না উম্মুল কিতাব, আল্লাহ তারা কোরআন নাযিল করেছেন, কোরআনে দুই রকম আয়াত আছে, মুহকামাতুন, এক প্রকার আয়াত হচ্ছে মুহকাম, কি নাম? মুহকাম। মুহকাম শব্দের অর্থ হলো যার অর্থ স্পষ্ট, যেগুলো কোনো রহিত হওয়ার কোনো সুযোগ নেই, কোনো তাবিল করার সুযোগ নেই, এবং বিধান সম্পর্কিত আয়াত, এগুলোর নাম কি? মুহকাম। যেমন মনে করেন আকিমুস সালাত, সালাত কায়েম করো, আকিমুস কুতিবা আলাইকুমুল কিতাল, এই আয়াতগুলো মুহকাম, যার কোনো ব্যাখ্যা করা তাবিল করার সুযোগ নেই, স্পষ্ট অর্থ রাখে। আর এক প্রকার আয়াত হচ্ছে আওকারু মুতাশাবিহাত, দ্বিতীয় প্রকার আয়াত হচ্ছে মুতাশাবিহাত, মুহকাম আর মুতাশাবে। মুহকাম যেগুলোর অর্থ স্পষ্ট, মুতাশাবে যেগুলোর অর্থ স্পষ্ট না অথবা জানাই নাই। যেমন মনে করেন আলিফ লাম মিম, সূরার শুরুতে কতগুলো অক্ষর আছে, আলিফ লাম মিম, আলিফ লাম মিম সাদ, আলিফ লাম মিম রা, কোরআন শরীফ যারা পড়তে জানেন তারা দেখবেন অনেকগুলো সূরার শুরুতে এরকম কিছু অক্ষর আছে কিনা, এই অক্ষরগুলোর অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে জানেন, রাসূলকে জানিয়েছেন, কিন্তু সাধারণ মানুষের জন্য এগুলো জানানো হয় নাই। আল্লাহ তাআলা বলেন আম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন, যাদের অন্তরের মধ্যে রোগ আছে, বক্রতা আছে, রোগ, তারা আরেকটা কাজ করে, কি কাজ করে, ফায়াত্তাবিউনা মা তাশাবাহ মিনহু, তারা এই মুতাশাবে যে আয়াতগুলোর পিছনে লাগে, তারা তাবিল তালাশ করে, ব্যাখ্যা তালাশ করে, ইবতিগা তাবিলিহি, ইবতিগাল ফিতনাতি, ইবতিগা তাবিলিহি, ফিতনা করার জন্য। দেখবেন যে এমনি কোরআন শরীফ পড়তে পারে না, কিন্তু এই সমস্ত তালাশ করে, যেমন মনে করি আলিফ লাম মিম, এরা বুঝায় কি, আলিফে আল্লাহ, লামে জিব্রাইল, মিমে মোহাম্মদ, মিলেই দিল আল্লাহর পক্ষ থেকে জিব্রাইলের মাধ্যমে মোহাম্মদ রাসূলের প্রতি, আপনিও শুনে বলেন যে ঠিকই তো আছে, আল্লাহ রাব্বুল আলামিন জানান নাই। এই যে মন গড়া ব্যাখ্যা, আল্লাহ তাআলা বলছেন ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন, যাদের অন্তরে বক্রতা আছে, বাঁকা আছে, ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু, তারা এই মুতাশাবিহের পিছনে লাগে, এর বিভিন্ন ব্যাখ্যা, মন গড়া ব্যাখ্যা তালাশ করতে লাগে। ওয়া মা ইয়ালামু তাফীলাহু ইল্লাল্লাহ, অথচ এর তাবিল একমাত্র আল্লাহই জানেন। وَالرَّاسِخُونَ فِي الْعِلْمِ يَقُولُونَ آمَنَّا بِاللَّهِ যারা মুমিন এবং যারা সত্যিকার ইলম রাখেন তারা বলেন আমান্না বিল্লাহ আল্লাহ করে ঈমান আনলাম, কুল্লুম মিন ইন্দ রব্বিনা এসব আমাদের রবের পক্ষ থেকে। মূলত কোরআনের মধ্যে এই আয়াতগুলো কেন রাখা হচ্ছে, পরীক্ষা দুই রকম হয়, সাধারণ লোকের পরীক্ষা আর শিক্ষিত লোকদের পরীক্ষা একরকম না। সাধারণ লোকদেরকে মানুষকে পরীক্ষা করা হয় তার তবিয়াত তার ইচ্ছা যেটা চায় এর বিরুদ্ধে একটা আদেশ দিয়ে। যেমন মনে করুন সাধারণ মানুষের ইচ্ছা হলো পড়বো না, ঘুমাবো, গল্প করবো, আল্লাহ তারা হুকুম দিলেন কোরআন পড়ো বুঝো। শিক্ষিত মানুষের অভ্যাসই পড়া, যে দেখবেন যেন কাজ না একটা বই নিয়ে শুয়ে সে পড়বে, এদেরকে পড়তে বললে এটা বড় কোনো পরীক্ষা না। এদের পরীক্ষা হচ্ছে সে জানতে চাবে, না জেনে কোনো কিছু মানবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য কোরআনের মধ্যে কিছু অক্ষর রেখে দিয়েছেন, কিছু অংশ রেখে দিয়েছেন যার অর্থ জানার নাই, যে দেখি না বুঝি ইমান আনে কিনা। সেইগুলো হচ্ছে এই সুরাগুলো আলিফ লাম মিম, আলিফ লাম মিম সাদ, আলিফ লাম মিম রা, হামিম, ইয়াসিন, তাহা, এই সব কতগুলো অক্ষর আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যাদের অন্তরে বাঁকা আছে সেই বাঁকা মন রোগ আছে তাদের অন্তরে, তারা করে কি এগুলো পিছনে লাগে। আপনি দেখবেন এই ফকিররা করে কি, আমি একবার একটা বহসে গেলাম, তো এই ফকিররা আসলো, এক তো প্রথমে চুল মেয়ে লোকের মতো লম্বা লম্বা, বাবরি দেখা সুন্নাত কিন্তু তার মাপ কাঠি আছে, মেয়ে লোকদের মতো চুল রাখা পুরুষের জন্য হারাম, ঘাড়ের নিচে হাত কাঁপ পর্যন্ত রাখা যাবে, কান পর্যন্ত রাখা যাবে, ঘাড় পর্যন্ত রাখা যাবে, এর নিচে রাখা যাবে না। লম্বা লম্বা আসলো কতগুলো, তা আমি প্রথমেই বললাম ওই বেটা তুই মেয়ে লোক না পুরুষ, তো চুলে তো লম্বা কেন, আলিফের মাথায় বাপি আপনি দেখেন না, আরবি অক্ষর যারা জানেন তারা দেখেন আলিফের নিচে একটা লম্বা টান আছে না, আলিফের মাথায় বাবরি আছে। আর আল্লাহ আলিফ দেখে আল্লাহ আলিফ দিয়ে আল্লাহ রাখা হয় কাজে আল্লাহর কথা বাবরি আছে, লাগাইলে কোথায় নিয়ে সেজন্য বাবরি দেখলাম আমি, যদি বাবরি তো ঠিক আছে কিন্তু ওদের যে অবস্থাটা এখন জবাব দেবো কি করে। আমি বললাম দেখো আলিফের মাথায় লম্বা চুল আছে ঠিক, নিচে নোকতা নাই, ছোটখানে পড়ো না আলিফ খানি বার নিচে এক নোকতা, তোমার তো নিচে নোকতা আছে, তোমার দুই নোকতা আছে, বলেন না কি বলছি, আলিফ খালি বার নিচে এক নোকতা, কাজী যেখানে নোকতা সেখানে আলিফ খালি বাবরি থাকবে, বাবরি যেখানে সেখানে খালি, মেয়ে লোকের নোকতা নাই খালি চুল থাকবে, আর তোমার তো নোকতা আছে। বহাত শুরু হলে কি শুরু করলো, দেখেন শরিয়াতে অনেক উল্টো পাল্টা জিনিস আছে, আল্লাহ মারলে খাওয়া যায় নেই আর মানুষে মারলে খাওয়া যায়, বুঝাতে চায় গরু যদি এমনি মরে খাওয়া যায় না, মরা গরু খাওয়া যায় নাকি, কিন্তু জবাই করলে খাওয়া যায়, মানুষে জবাই করলো মারলো এটা কেন। এই সমস্ত লোকরা তো কিতাব বুঝে না। আমি বললাম তোমার আসল উত্তর দেওয়ার আগে আমি একটা উত্তর দিতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা টিউবওয়েল বসাই দিয়েছেন মানুষের সঙ্গে পানি পরে নিজ দিয়া, আর একটা মানুষে বসায় তুমি পানি খাও কোন ডাক্তার, মানুষে যে টিউবওয়েল বসালো তার পানি মানুষে পান করে, ওই যে টিউবওয়েল চাপে আর পানি পান করে, আর তোমার সাথেও একটা টিউবওয়েল আছে ওটা পানি খাও, তো তুমিও তো উল্টা পাল্টা করো, আল্লাহর বসানো টিউবওয়েলের পানি পান না করে মানুষের বসানো টিউবওয়েলের পানি পান করছো। শরিয়াতকে বুঝতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আমরা জিনিসকে হারাম করেছেন। আল্লাহু আকবার, আপনি যে ইসলামের সব বুঝতেন সেজদায় করে থাকতেন, মরা জিনিসের মধ্যে মানুষের শরীরে বা যে কোনো প্রাণীর শরীরে, স্থলে যে সকল প্রাণী বসবাস করে এদের শরীরে যে রক্ত চলাচল করে এই রক্তটা হারাম, মানে এই রক্তের মধ্যে বিভিন্ন জীবাণু থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে হারাম করে দিয়েছেন। জবাই করলে পরে রক্তটা বের হয়ে যায়, গোস্তটা থাকে, এটা পাক হয়ে যায়, খাওয়া হালাল, আর জবাই না করলে পরে গোস্তটা রক্তটা থেকে যায় শরীরের ভিতরে, আস্তে পানি হয়ে গোস্তের ভিতরে ঢুকে পড়ে, এই জন্য হারাম। মাছের মধ্যে যেহেতু এই রক্ত নাই, মাছের মধ্যে এমন রক্তের মতো দেখা যায় রক্ত না, আসলে পানিতে যে সমস্ত প্রাণী বসবাস করে ওর মধ্যে এই রগের চলাচল করে এমন রক্ত নাই, এই জন্য মরা মাছ খাওয়া যায়, মরা মাছ খাওয়া কি জায়েজ, কিন্তু মরা পশু স্থলের প্রাণী যেগুলো মরা যেগুলো খাওয়া যায় সেগুলো মরাটা খাওয়া জায়েজ নেই, কারণ ওর ভিতরে রক্ত আছে, রক্তটা হারাম, সেজন্য জবাই করলে হারাম হয়। এই হলো রহস্য। কিন্তু এরা মানুষকে বোকা বানায় কি করে? আল্লাহ সুবহানাহু সে কথা বলছেন, এটা আর একটা রোগ। আম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন, যাদের মনের মধ্যে বক্রতা আছে, ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআ ফিতনাতি ইবতিগাআ তাবীলিহ, তারা কোরআনের এই আয়াতগুলোর পিছনে লাগে ফিতনা করার জন্য, তাবিল করার জন্য। এ পর্যন্ত কতগুলো আয়াত আমি পেশ করেছিলাম, মানুষের কলবকে চারটি ভাগে ভাগ করা হয়েছিল। তার প্রথম প্রকার আল কলবুল, দ্বিতীয় প্রকার ছিল আল কলবুল মারিজ, প্রথম প্রকার ছিল কি আল কলবুল সালিম, সুস্থ এবং কি সুস্থ এবং বিশুদ্ধ মন। দ্বিতীয় প্রকার ছিল আল কলবুল মারিজ। তিন নম্বর প্রকার হচ্ছে আল কলবুল কাসিয়া, শক্ত মন। কোরআন এ সম্পর্কে আসছে, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা, সূরা বাকারা 74 নম্বর আয়াত। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক, মানুষ গুনাহ করতে করতে, হাদিসে আসছে যখন একটা গুনাহ করে কলবে একটা কালো দাগ পড়ে, নুকতাতুন কালো একটা দাগ পড়ে, তওবা করলে সে দাগটা উঠে যায়। আর যদি তওবা না করে তাহলে কালো দাগ পড়তে পড়তে এক পর্যায়ে অন্তরটা পুরো কালো হয়ে যায়। এই পর্যায়ে গেলে পরে এটাকে বলা হয় কাসিয়া, আল কলবুল কাসি, শক্ত মন। আল্লাহ তাআলা বলছেন, সুম্মা কাসাত কুলুবুকুম, তোমাদের অন্তরের পরে কাসাত, কাসওয়া হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি, এটা পাথরের মতো শক্ত। আও আশাদ্দা কাসওয়া, অথবা তার চেয়ে বেশি শক্ত। ওয়া ইন্না মিন, বেশি কেমনে হলো? আল্লাহ তাআলা ব্যাখ্যা দিচ্ছেন, পাথরের মধ্যে এক প্রকার পাথর হচ্ছে যেগুলো ফেটে যায়, তার থেকে পানি প্রবাহিত হয়, নহর জারি হয়, ঝর্ণার সৃষ্টি হয়। আপনি পাহাড়ে গেলে দেখবেন, এই যে সিলেটে পাহাড় আছে, চিটাগাং পাহাড় আছে, ওতেও দেখা যাওয়ার জায়গায় ঝর্ণা পানি প্রবাহিত হচ্ছে। এক প্রকারের পাথর এরকম, যা ফেটে গিয়ে তার থেকে পানি বের হয়। আর এক প্রকার যেগুলো ফেটে যায়, তার থেকে সাধারণ পানি বের হয়, ঝর্ণা সৃষ্টি হয় না। ওয়া ইন্না মিনাল মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, আর এক প্রকার পাথর যেগুলো উপর থেকে নিচে গড়িয়ে পড়ে আল্লাহর ভয়ে। কয় প্রকার হলো পাথরও? তিন প্রকার। এক প্রকার পাথর যেগুলো আল্লাহর ভয়ে ক্রন্দন করতে করতে তার থেকে ঝর্ণার সৃষ্টি হয়। দ্বিতীয় প্রকার পাথর যেগুলো ফেটে যায়, তার থেকে পানি বের হয়। আর তৃতীয় প্রকার পাথর, এগুলো আর একটু শক্ত, এগুলো অত ভয় না, কিন্তু তারপরে উপর থেকে নিচে গড়িয়ে পড়ে। আল্লাহ তারা বলছেন, তোমাদের অন্তরের চেয়েও কঠিন। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা, পাথরের মতো। আওয়াশাদ্দা কাসওয়া, বরং তার চেয়েও কঠিন। সূরা বাকারার 74 নম্বর আয়াত। আরো এক আয়াত, ফালাউলা ইদ জাআহুম বাসুনা তাদাররাউ, আল্লাহ তারা বলেন, যখন তোমাদের সামনে বিপদ আপদ আসে, মুসিবত আসে, কেন তোমরা আল্লাহর কাছে ক্রন্দন করছো না? ওয়ালাকিন কাসাত কুলুবুহুম, কিন্তু ওদের অন্তর কাফি হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতানু মা কানু ইয়ামালুন, শয়তান তাদের আমলকে সুসজ্জিত করে দেয় যে এইটা করো। সূরা আনআমের 43 নম্বর আয়াত। এটা আমি দেখেছি বরগুনাতে বন্যা হলো, আপনারা সাহায্য করেছেন, সারা বিশ্বের মানুষ সাহায্য করেছে। যদি সেই সাহায্যগুলো ঠিক মতো ওরা পাইতো তাহলে মনে হয় সবার বিল্ডিং হয়ে যেত, কিন্তু ওরা ওরকমই রয়ে গেছে প্রায়। কিন্তু একটা জিনিস লক্ষণীয় বিষয়, আল্লাহ তাআলা আয়াতে বলছেন সূরা আনআম 43 নম্বর আয়াতে, যে বিপদ আপদ দেওয়া হয় মূলত মুমিনদেরকে তওবা করার সুযোগ দেওয়ার জন্য। এই লোকগুলো এই বন্যা যাওয়ার কিছুদিন পরে এই দেশের বড় বড় গায়িকাদেরকে দাওয়াত দিল বরগুনা স্টেডিয়ামে। আমি সেদিন বরগুনা ছিলাম, তাড়াতাড়ি ওই দিন পাঠাইলাম যে আল্লাহর গজব পড়লে যে এই জন্য তাড়াতাড়ি বাক টিকিট করে চলে আসলাম। এই মমতা অমুক তমুক সব দাওয়াত দিয়ে, যুক্তি কি, মানুষ বন্যায় ভয় পেয়ে গেছে, মনের ভিতরে ভয় ঢুকে গেছে, এটাকে দূর করতে হলে একটু গান টান দিয়ে আনন্দ দিতে হবে। আল্লাহ তারা বলছেন এই ঘুমো কথাটা, ওয়ালাকিন কাসাত কুলুবুহুম, তোমাদের বিপদ দেওয়া হয়েছিল, তাদাররাহু ফালাউলা ইদ জাআহুম বাআসুনা তাদাররাহু, যখন বিপদ দেওয়া হয় তখন তোমরা কান্নাকাটি করো। চরম জাহিলিয়াতের যুগে মানুষ কান্নাকাটি করত। ওয়াইদা বাসিয়াহুম মাউজুন কাযজুলাল, যখন তারা তুফানে পড়তো, দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তারা এক আল্লাহকে ডাকতো। আগের যুগে কাফেররাও কাকে ডাকতো? বিপদে পড়লে আল্লাহকে ডাকতো। আর আমাদের অবস্থাটা হলো কি, আল্লাহ তারা বলছেন ওয়ালাকিন কাসাত কুলুবুহুম, ওদের অন্তরটা কাফি হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। ওয়াযাইয়ানা লাহুমুশ শাইতানু মা কানু ইয়ামালুন, তারা যে কাজটা করে শয়তান তাকে সুন্দর যুক্তি পেশ করে বলে এইটা কাজটা করো, ওই যে বন্যায় ভয় পেয়ে গেছে, আনন্দের দরকার, সেজন্য এইভাবে কি করো, গায়িকাদেরকে গান গাও, তাহলে বন ঠিক হয়ে যাবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাদীদের 16 নম্বর আয়াতে বলছেন আলাম ইয়ানিল লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিক্রিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হাক ولا يكونوا كالذين اوتوا الكتاب من قبل فطال عليهم الامد فقست قلوبهم মুমিনদের কি এখনো সময় হয় নাই যে তারা আল্লাহর জিকির এবং আল্লাহ তাআলা যে কোরআন নাযিল করেছেন এর মাধ্যমে তাদের অন্তরকে নরম করবে? এরা এরকম যেন না হয় যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, মিন কবলু পূর্বে কিতাব দেওয়া হয়েছিল, ফাতাল আলাইহিমুল আমাদু, এদের উপরে দীর্ঘ সময় চলে গেছে, ফাকাসাত কুলুবুহুম, অতঃপর তাদের অন্তর শক্ত হয়ে গেছে, ওয়াকাসীরুম মিনহুম ফাসিকুন, এর মধ্যে সেই কথা কাফি করবের প্রমাণ পাওয়া গেল সূরা হাদীদের 16 নম্বর আয়াত। এরকম আরো এক আয়াত সূরা মায়দার 13 নম্বর আয়াতে বলা আছে ভাবে মানাকদিহিম মিসাকাহুম, মানুষেরা যখন আল্লাহর সঙ্গে কৃত ওয়াদা ভঙ্গ করলো, লান্নাহুম, আমি তাদেরকে অভিশপ্ত করলাম, ওয়াজআলনা কুলুবাহুম কাসিয়াতান, এবং তাদের অন্তরকে আমি শক্ত বানিয়ে দিলাম, ইউহাররিফুনাল কালিমা আন মাওয়াদিহি, তারা আল্লাহর কথাকে যথাস্থান থেকে অন্যত্র সরিয়ে নেয়, আল্লাহ তারা যা বলেছেন সেখান থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যায়। তাহরিফ, একটা উদ্দেশ্য আল্লাহ তারা বলেছেন, আমি মন করে আর একটা ব্যাখ্যা দিব, আল্লাহ এইটা বলেছেন আল্লাহ তারা। এই যে বিষয়গুলো, এটা আমাদের সমাজে বহুল প্রচারিত, দেখবেন কোরআন সূরায় আয়াত আছে অবতাগু ইলাইহি রাসিলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, অবতাগু ইলাইহিল ওয়াসিলাতা, তোমরা আল্লাহর প্রতি পৌঁছার জন্য ওসিলা অন্বেষণ করো। ওসিলা মানে কি, আল্লাহ তো ব্যাখ্যা দিয়েছেন তাফসীর ইবনে কাসির করে দেখো, পরিষ্কার লেখা আছে ইবনে কাসির তাফসীর, যে তাআতি হবে আমার ইউদিহি, আল্লাহর তাআত করো, ইবাদত করো, আনুগত্য করো। এবং ওই আয়াতের সামনে বলা আছে ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায় জিহাদ করো, এগুলো লাইন। আমাদের দেশে আয়াতটা করলো কি, এখান থেকে ঘুরিয়ে নিল, ইউহাররিফুনাল কালিমা, ঘুরিয়ে দিল কোন দিকে, বাবার আপিল করো, আয়াত করে সঙ্গে সঙ্গে দৌড় দেয় এটা। এই যে কোরআনের আয়াতকে যথাস্থান থেকে সরিয়ে নিল, এই কাজটা করতো আগের যুগের আহলে কিতাবরা, আল্লাহ তারা সেজন্য তার অন্তরকে কাফি করে দিয়েছেন, শক্ত করে দিয়েছেন। আল্লাহ তারা বলছেন ওয়াজআলনা কুলুবাহুম কাসিয়াতান, আমি তাদের অন্তরকে শক্ত করে দিয়েছি, ইউহাররিফুনাল কালিমা আন মাওয়াদিহি, তারা আল্লাহর কালিমাকে, আল্লাহর কথাকে যথাস্থান থেকে অন্যত্র সরিয়ে নেয়। আল্লাহ তারা বলেন একটা, তারা সরিয়ে নেয় আরেক জায়গায়, ইউহাররিফুনাল কালিমা নওয়াদিহি ওয়া নাসু হাজ্জা মিম্মা যুক্কিরু বিহি, এবং তাদেরকে যে সাবধান করা হয়েছিল তা তারা ভুলে গেছে, সূরা মায়দার 13 নম্বর আয়াত। এরপরে আসুন সূরা জুমারের, সূরা হজের 53 নম্বর আয়াত, সেখানেও আছে লিয়াজআলা মা ইউলকি শাইতান ফিতনাতাল লিল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ ওয়াল কাসিদ কুলুবুহুম, এরকম আছে সূরা জুমারের 22 নম্বর আয়াতও আছে এই কাসিদ কুলুব সম্পর্কে। আর এক প্রকারের কলব আছে, এটা আল কলবুল লাহি বা গাফেল, অমনোযোগী, আপনি যতই তাদেরকে বলেন এক কান দিয়ে শুনবে আর এক কান দিয়ে বের হয়ে যাবে, এরা অমনোযোগী, মনোযোগ দিয়ে শুনে না, খেয়াল দিয়ে শুনে না। এদের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করেছেন সূরা আরাফের 179 নম্বর আয়াতে বলা আছে ওয়ালাকাদ যারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, আমি জিন এবং মানুষের থেকে একদল মানুষ সৃষ্টি করেছি জাহান্নামের জন্য, জাহান্নামের জন্য একদল মানুষ তৈরি করেছি এবং একদল জিন তৈরি করেছি, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে আমি অন্তর দিয়েছিলাম, তাদেরকে কলব দিয়েছিলাম বুঝার জন্য, আল্লাহর কোরআনকে বুঝার জন্য, লা ইয়াফকাহুনা বিহা, কিন্তু তারা এর মাধ্যমে কোরআনকে বুঝার চেষ্টা করে নাই, ওয়ালাহুম আয়ুনুল লা ইয়ুবসিরুনা বিহা, তাদেরকে চক্ষু দিয়েছিলাম আল্লাহর নিদর্শন, আল্লাহর কুদরতকে দেখার জন্য, তারা তা দেখে নাই, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে আমি কান দিয়েছিলাম, কান দিয়েছিলাম শোনার জন্য, কোরআন শুনবে, হাদিস শুনবে, তারা তা শুনে নাই। আল্লাহ তারা বলছেন উলাইকা কাল আনাম, এই লোকগুলো হচ্ছে পশুর মতো। আনাম মানে কি? আনাম, পশুর মতো। আনাম একটা সূরার নামও আছে, উলাইকা কাল আনআম, এই লোকগুলো হচ্ছে পশুর মতো। পশুর মতো বলে আল্লাহ তাআলা বলছেন না, পশুর মতো না, এটা আরো মারাত্মক, এটা খারাপ। বালহুম আবাল, বরং তার চেয়ে আরো বেশি গোমরা। উলাইকা হুমুল গাফিলুন, এরাই হচ্ছে গাফিল। গাফিল মানে অমনোযোগী, যারা কোনো দিকে খেয়াল দেয় না, কোনো দিকে খেয়াল দেয় না, এদেরকে বলা আরফালুল গাফিল আল্লাহি। এই প্রকারের মানুষ আমাদের সমাজে অনেক আছে। মসজিদে শুনল, শুনে চলে গেল, কি বললো পরে আর খেয়াল নেই। ইমাম সাহেবের দায়িত্ব বলা তাই বললো, আমরা শুক্রবার দায় জমা না পড়তে তো বাধ্য হয়ে শুনতে বাধ্য হই, কারণ নামাজ তো শুরু হবে ওই টাইম মধ্যে, আগে তো শেষ হবে, শুরু হবে না, এই জন্য শুনি। আল্লাহ তারা এই লোকদের চরিত্র তুলে ধরেছেন যে এই লোকদের কলবের অবস্থা হচ্ছে আলকালবুল গাফিল, গাফিল অন্তর। তাদেরকে আমি চোখ দিয়েছিলাম দেখার জন্য, তারা আল্লাহর সৃষ্টিকে দেখবে, এই চন্দ্র সূর্য এই সব দেখে আল্লাহকে চিনবে। একজন আলেমকে জিজ্ঞেস করেছিল যে আল্লাহ আত্মার প্রমাণ কি, উনি বললেন বেটা আলবারাত তাদুল্লাহ আল বাইর, লেদ গোবর দেখলে বোঝা যায় কোন পশুর গোবর এটা, ছাগলের গোবর না শিয়ালের গোবর না মানুষের গোবর, গোবরে প্রমাণ করে গোবরওয়ালার উপরে। ওয়াসারুল কদম তাদুল্লাহ আল মাসির, পদচিহ্ন প্রমাণ করে পথচারীর উপরে। পথচারী কি, মানুষ না বকরি না ছাগল না মোষ না ভেড়া না দুম্বা না বাঘ না হাতি, পায়ের দাগ দেখলে বোঝা যায়। এই কক্ষপথ বিশিষ্ট আকাশ, তারকা গ্রহ নক্ষত্র, এই সব চন্দ্র সূর্যবিষ্ট আকাশ, রাস্তা গাছগাছালি ঘাস তরুণ বা বিশিষ্ট ফল ফল বিশিষ্ট জমিন, অলবাহর জাত নাম মাছ মাছ তুফান, এই কত প্রাণী বিশিষ্ট জমিন সমুদ্র, এইগুলি কি প্রমাণ করে না একজন মহাবিজ্ঞানী মহা সৃষ্টিকর্তার উপরে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য এই চক্ষু দান করেছিলেন আল্লাহর কুদরতকে দেখে আল্লাহকে চেনার জন্য, অন্তর দিয়েছেন আল্লাহকে বোঝার জন্য, আল্লাহর কুদরতকে গবেষণা করার জন্য, এবং কান দিয়েছিলেন কোরআনকে শোনার জন্য। যারা আল্লাহকে দেখলো না, আল্লাহর কুদরতকে দেখলো না, আল্লাহকে নিয়ে গবেষণা করলো না, আল্লাহ তারা বলছেন উলাইকা কাল আনআম, এই লোকগুলো হচ্ছে পশুর মতো। এরপর আল্লাহ বলছেন না বাল হুম আবাল, কারণ পশুরাও আল্লাহ তাসবিহ করে, পশুরাও আল্লাহ তাসবিহ করে। মুরগি দেখবেন ভোর রাত্রিতে কি করে, সুব্বহান কুদ্দুসুন, আদিতে আছে এটা, ওরা কুকুরতে বলে না, সুব্বহান কুদ্দুসুন আল্লাহ প্রশংসা করে। কুকুরে উঠে দেখবেন আল্লাহ প্রশংসা করে, অবশ্য কুকুর একসময় খুব গাফেল হয়, আজান দিলে দেখবেন কুকুর ঘেউ ঘেউ করে, ওর একটা বিশেষ কারণ আছে, আজান যখন দেয় তখন শয়তান পালায়, পালাবার যখন পথ খুঁজে না পায় তখন গিয়ে শয়তানের পেটে ঢুকে এরপরে না দেয়, এই জন্য কুকুর ঘেউ ঘেউ করে, যাতে করে ওর কানে আওয়াজ না পৌঁছে। এই জন্য কানে আওয়াজ পৌঁছানো, আমি আরো একটা বলেছিলাম যে বাচ্চাদের কানে আজানের আওয়াজ দিতে হয়, যখন বাচ্চা ভূমিষ্ঠ হয় ডান কানে আজান বাম কানে কামক, চাই ছেলে হোক চাই মেয়ে হোক, এর কারণ হচ্ছে বাচ্চা যখনই ভূমিষ্ঠ হলো তার কানের মধ্যে তাওহীদের বাণী পৌঁছে দেওয়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া ইলাহ নাই, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই তাওহীদের বাণীগুলো শিক্ষা দেওয়া, তার কানে ঢুকিয়ে দেওয়া। এটা যাতে না হতে পারে সেজন্যই খ্রিস্টানরা বেশি বেশি কি করে, এই যে মাতৃসদন যে বার্তা যেখানে হয় এইগুলো ওরা বেশি করে ওই হাসপাতালগুলোতে গুরুত্ব বেশি দেয়, কারণ যাদের তাওহীদের বাণী প্রথমে কানে ঢুকতে না পারে। এই জন্য মুসলমানদের এটা খেয়াল করতে হবে, প্রত্যেকটা বাচ্চার কানে আজান ডান কানে বাম কানে কামত চায় ছেলে হোক চায় মেয়ে হোক, এটা ঢুকিয়ে দেওয়া, যাতে করে তাওহীদের আওয়াজ তার কানে পৌঁছে। এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো অনেকগুলো আয়াত বলেছেন, সূরায়ে নাহলের 108 নম্বর আয়াতে বলা আছে উলাইকা আল্লাযীনা তাবাআল্লাহু আলা কুলুবিহিম ওয়া সামিআহুম ওয়া আবসারিহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কানের উপরে, তাদের চোখের উপরে, তাদের অন্তরে পর্দা লাগিয়ে দিয়েছেন, ফাহুম গাফিলুন, উলাইকা হুমুল গাফিলুন, তারাই গাফিল। এরকম আরো অনেকগুলো আয়াত আছে। এরপরে চতুর্থ নম্বর অন্তর হচ্ছে আল কলবুল মাকতুম, আল কলবুল মাকতুম, গুনাহ করতে করতে এমন এক পর্যায়ে চলে গেছে আল্লাহ রাব্বুল আলামিন এবারে সিল গলা করে দিয়েছেন যে আর হেদায়েতের সুযোগ হবে না, তওবারও সুযোগ হবে না। ফেরাউন, ফেরাউন পর্যন্ত মৃত্যু যখন তার নিশ্চিত, পানিতে ডুবা শুরু করলো, তখন সে বলেছিল আমানতু বিরাব্বিল আলামিন, আমি রব্বুল আলামিনের প্রতি ইমান এনেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিকমতো বুঝলেন কিনা সেজন্য ফেরাউন ব্যাখ্যা দিচ্ছে আবার, আমানতু বিরাব্বিল আলামিন রব্বি মূসা ওয়া হারুন, মূসা এবং হারুন যেই রবের বাপ দেয় সেই রবের প্রতি ইমান আনলাম। কি ব্যাখ্যা দিয়ে আল্লাহকে বুঝাচ্ছে যে আল্লাহ আমি এখন ইমান আনলাম রবের প্রতি, কোন রব, যে রবের দিকে মূসা এবং হারুন দাওয়াত দেয় সেই রবের প্রতি। এত ব্যাখ্যা দিয়ে আল্লাহকে বুঝাচ্ছে। আল্লাহ তারা কি বললেন, আলাম এখন অকাদ কুনতা আসাইতা মিন কাবলু, একটু পূর্বে তুমি নাফরমানি লিপ্ত ছিলে, অবাধ্য ছিলে, যা তোকে আমি রক্ষা করবো, তোর দেহকে রক্ষা করবো, ফালিয়মা নুনাজ্জিকা বিবাদানিকা, আমি তোর দেহকে রক্ষা করবো, লিতাকুনা লিমান খালফাকা আয়া, যাতে করে তোর পরবর্তী লোকেরা তোকে দেখে শিক্ষা অর্জন করে যে এই ফিরাউন যে রব দাবি করেছিল, আল্লাহ দাবি করেছিল, সে এখন সুটকি হয়ে আছে, তাকেও দুনিয়াতে বিদায় নিতে হয়েছে। তুমি ফিরাউনের মতো যত শক্তিশালী হও, তোমাকে একদিন সুটকি হতে হবে, কবরে যেতে হবে, এই শিক্ষার জন্য তোমাকে রক্ষা করবো, তোমার দেহকে রক্ষা করবো। এই জন্যই আল্লাহ তোমাদের এটা বলেছেন, যা পরিষ্কার আয়াত আছে। তো এইভাবে খতামাল্লাহু আলা কুল্লিহিম, গুনাহ করতে করতে এক পর্যায়ে যখন চলে যায়, তখন আল্লাহর পক্ষ থেকে মোহর লেগে যায়, এটা আল্লাহর দোষ না, দোষটা মানুষেরই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দেখেন যে এই লোকটা হেদায়েতের উপযুক্ত নয়, তখনই তার অন্তরকে সিলগড়া করে দেওয়া হয়, তালাবদ্ধ করে দেওয়া হয়। কোরআন শরীফের সূরায়ে বাকারা 7 নম্বর আয়াত, খতামাল্লাহু আলা কুল্লিহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খতামা মোহর লাগিয়ে দিয়েছেন, সিলগড়া করে দিয়েছেন, আলা কুলুবিহিম তাদের অন্তরের উপরে, ওয়ালা সামিআহিম তাদের কানের উপরে, ওয়ালা আবসারিহিম গিশাওয়াতুন তাদের চোখে পর্দা লাগিয়ে দিয়েছেন। এই পর্দা মানে তারা হককে হক বলে দেখবে না, সত্যকে সত্য বলে বুঝবে না। অন্তরকে মোহর লাগানোর অর্থ হচ্ছে তারা অন্তর দিয়ে কোরআন সুন্নাহকে বোঝার চেষ্টা করবে না। কানের উপরে পর্দা লাগানোর অর্থ হচ্ছে কান দিয়ে তারা হকের কথা শুনবে না, এবং চোখে পর্দা লাগানোর অর্থ তারা হককে দেখবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওদের অন্তরের উপর মোহর লাগিয়ে দেওয়া হয়েছে, খতম মোহর লাগানো হয়েছে, যাতে করে তারা হকের পক্ষে আর ফিরে আসতে না পারে। এটা কি জন্য? যেহেতু গুনাহ করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেছে, যেই পর্যায়ে গেলে আর তার হেদায়েতের কোনো সুযোগ নেই। এরকম কোরআন সূরা আয়াতুল আনআমের 46 নম্বর আয়াত আছে, সূরা জাতিয়া 23 নম্বর আয়াত আছে, এরকমভাবে সূরা নেসার 155 নম্বর আয়াত আছে, সূরা নাহালের 108 নম্বর আয়াত, সূরা মুহাম্মদের 16 নম্বর আয়াত, সূরা ইউনুসের 74 নম্বর আয়াত, এরকম সূরা আরাফের 101 নম্বর আয়াত, সূরা মুমিনের 35 নম্বর আয়াত। এই সবগুলো হচ্ছে আল কলবুল মাকতুম সম্পর্কে মোহরাঙ্কিত। আমি সবগুলো বলতে গেলে অনেক সময় প্রয়োজন। এই হচ্ছে অন্তরের 4টা ভাগ। এই রোগগুলো, যে রোগগুলো কি কি, অন্তরের যে রোগগুলো, এই রোগাক্রান্ত হয় রোগগুলো কি কি, সেগুলো আমাদের জানা প্রয়োজন আছে। রোগগুলো অনেক, মৌলিক রোগগুলো হচ্ছে 1 নম্বর রোগ শিরিক, 2 নম্বর রোগ কুফুর, 3 নম্বর নেফাক, 4 নম্বর জুলুম, 5 নম্বর কিবির, 6 নম্বর হাসাদ, পরস্ত্রী কাপড় বান্ধে ভালো থাকতে না পারা, একমাল বুগস মানে হিংসা বিদ্বেষ, আল গিবা দোষ চর্চা করা, আল হেরস লোভ লালসা, আল কিজ মিথ্যা, আল বুখল কৃপণতা, আর রিয়া লৌকিকতা, আল গুরুর আল খাদা ধোকা, ইত্তেবাল হাওয়া মনের পূজা করা, এরকম তাকলিদুল আবা বাচ্চাদার অনুসরণ করা, এরকম বেদাত, এরকম গজব রাগ, আর জাহাল মূর্খতা, এরকম ভাবে আপনার এইগুলো হচ্ছে মোটামুটি ভাবে মৌলিক রোগ। এই রোগগুলোর কারণে মানুষ কোরআন এবং সুন্নাহ থেকে বিরুদ্ধে চলে যায় বা তারা শুনতে চায় না। এটাকে আমরা 2 ভাগে ভাগ করবো ইনশাআল্লাহ। একটা হলো শাহওয়াত, একটা শুভহাত। শাহওয়াত মানে হলো মনের চাহিদার কারণে প্রবৃত্তির অনুসরণ করে মানুষ গুমরাহির মধ্যে যায়, আর একটা হলো কিছু সংশয়ের কারণে, বিভ্রান্তির কারণে। এই সবগুলো রোগের মূল কারণ হচ্ছে 4টা। কয়টা? 4টা কারণ, ইনশাআল্লাহ এটা আগামী জুমাতে আলোচনা হবে। 4টা কারণগুলো আমি বলে দেই। এই রোগের, এমন রোগগুলো ঢোকে কোথেকে, কোন রাস্তায় প্রবেশ করে মানুষের মধ্যে, এরকম রাস্তা কয়টা? 4টা রাস্তা। এই 4টা রোড হয়ে মানুষের মধ্যে রোগগুলো ঢুকে। যে রোগের কথা বলা হলো, রোগের বিস্তারিত আলোচনা করতে এক একটা রোগ নিয়ে এক এক সপ্তাহ আলোচনা করতে হবে, সারা বছর চলে যাবে উপরে। এরপর ঔষধও আছে, ঔষধ কি আবার, এগুলো ঔষধও আছে আলহামদুলিল্লাহ, আমরা আলোচনা করবো সংক্ষিপ্ত হলেও। আজকে ওরা মূল যে 4টা রাস্তায় এই রোগগুলো ঢুকে, মুখস্থ রাখবেন। 1 নম্বর ফজলুল কালাম, অতি কথা, বেশি কথা। 2 নম্বর ফজলুল নজর, অতি দৃষ্টি, ফজলুল নজর অতি দৃষ্টি, বেশি বেশি দৃষ্টি দেওয়া। আর 3 নম্বর হলো ফজলুল তাম, অতি খাদ্য গ্রহণ করা, বেশি খাওয়া। আর 4 নম্বর হচ্ছে ফজলুল মুখালাফা, বেশি বেশি লোকদের সাথে মিশা, সব রকম লোকদের সাথে মেলামেশা করা। এইটা সবচেয়ে মারাত্মক, এইটার মাধ্যমে বেশি লোকে বেদাতকে মুখালাতার কারণে আপনি বেদাতদের সঙ্গে মিশবেন, ওইখানে যাবেন, দেখবেন যেগুলো ঢুকে। এই জন্য আমি মানুষরা বলি যে আপনারা সব ওয়াজ মাহফিলে আর সব মজলিসে যাবেন না, কেন হবে কি, কোরআন হাদিসের আলোচনা নাই, দেখবেন যে আপনাকে একটা কেসটা শুনাইয়া কান বাজিয়ে দিবে। আমি আপনি সকালে বলেছিলাম, এই পীরের মুরিদ অংশা বলে তোমার অমুক বিশ্বের উপরে ভয় আসলে সব কান্দে যারা যার হয়। আমি বলি তাহলে সিনেমা দেখলেও কান্দে মানুষে। যদি নাটক লেখে যারা, নাটক যদি দেখে কোনো বুড়ার সামনে দেখেন না একটা নাটক, দেখবেন কি মারামারিতে কি দুঃখের কাহিনী, ওই চোখ দিয়ে পানি পড়ে কিনা, চোখ দিয়ে পানি পড়ে তো নাটক তো তাদের সবচেয়ে বড় তাফির করে, চোখ দিয়ে পানি পড়ে মানুষ কান্দে তো কেন? বুঝা গেল এই সমস্ত কথাগুলো মেয়ের সুরে সুর দিয়ে দিয়ে তারপর ফোসফোস করে কান্দে নিজেও, আর কি করে মানুষরাও কান্দে, আর মনে করে বড় তাফির হয়ে গেল। সমস্ত মানুষকে তাজকিয়া নামে সেই কেটে বই দেওয়া হয়, কারণ তাজকিয়া নিয়ে আলোচনা করছি আমি। তাজকিয়ার প্রথম কাজ হচ্ছে মানুষের অন্তর থেকে গায়রুল্লাহকে শুদ্ধ করা, পরিচ্ছন্ন করা, যত গায়রুল্লাহ সবকিছুকে ঘেঁষে মধ্যে পরিষ্কার করে, এরপরে গায়রুল্লাহকে উৎখাত করে, এরপর আল্লাহকে বসে আমার নাম হচ্ছে কি তাজকিয়া। এই সব রোগ শিরিক বিদাত কুফুর নেফাক জুলুম কিবির হাসাদ বগজ বিবাদ ভাইরাস লোভ মিথ্যা কৃপণতা রিয়া গুরুর খাতা ইত্তেবা হাওয়া, এই সমস্ত রোগের থেকে পরিশুদ্ধ করে মনকে, এরপরে ইল্লাল্লাহ আল্লাহকে বসানো, এটা নাম হচ্ছে কি, এর নাম তাজকিয়া। আর ওই তাজকিয়া যে তাজকিয়া আমাদের তাজকিয়ার নামে যেটা চলছে সেখানে বলে কি এটা উল্টোটা, মানে প্রথমে একটা শিরিকে ঢুকেই যায়, আর পীর ধরতে হবে ধরা ফরজ, আমি পীর ধরা না যায় করি না। যদি উদ্দেশ্যই হয় একজন আলেম একজন মুরব্বীর কাছে যাও কোরআন হাদিসের জ্ঞান যারা আছে তাদের কোরআন হাদিসের শিক্ষা নেওয়া, এটা তো না যায় না। মুরব্বী পর্যন্ত একজন অভিভাবক হিসেবে আপনি তার পরামর্শ নিচ্ছেন, তার কথা শুনেন, এটা হতে পারে। কিন্তু আপনি পীরের কাছে মরিদাদের বায়াত দিতে হবে, বায়াত দিয়ে তারপরে মরিদাদের বায়াতকে মাইনে সবগুলি বাজে হাত দিয়ে তারপরে তারকে পীরের কাছে মরিদা ফরজ, এরকম হাদিস তৈরি করেছে না। এই সব লিখে লিখে তারপরে পীরের মোরাকাবা করতে হবে, মোরাকাবা করবো আল্লাহ, আল্লাহর কুদরতের গবেষণা করবো, আল্লাহ তারা সৃষ্টির চিন্তা ভাবনা করবো, মোরাকাবা করে পীরে আমার কলবে পিসা বসাইতে হবে, এরপরে পিসের মোরাকাবা করতে হবে। এখন আরো কত কত যেটা আমি প্রায় বলে থাকি যে পীরের মধ্যে কি করে, আমি আমার কলবের দিকে মতবাজু, আমার কলব পিসাব হুজুর কেবলার কলবের দিকে মতবাজু, তা আমার কলবে আগে পীর বসাইতে হইবে, আমার কলব পিসাবের দিকে মতবাজু, পিসাবের কলব তার পীরের দিকে, তার পীর তার পীরের দিকে, এরপরে আল্লাহর দিকে মতবাজু। এই যে লম্বা শিরিক ঢুকাইয়া তারপরে আপনি আল্লাহর দিকে নিলেন, এইটার নাম যে তাজকিয়া হয়। এই তাজকিয়া কোরআনে বলে নাই, কোরআনে তাজকিয়া কথা আছে, ওরা দেখায় তাজকিয়া দেখ কোরআনে আছে, ঠিকই আছে, আমিও তো বললাম কোরআনে অনেকগুলো আয়াত আছে, আল্লাহ খালি আছে না, আল্লাহ নয় তা কসম করে বলেছেন তদ আফলাহা মান যাক্কাহা, নিশ্চয় সফল হয়েছে ওই ব্যক্তি যে আত্মশুদ্ধি করেছে, তাজকিয়া করেছে, খালি আছে না, খালি আল্লাহ তারা কসম করে বলেছেন। নবীর চারটা মূল দায়িত্ব একটা তাজকিয়া, কোরআনে পরিষ্কার বলা আছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীন হাক্কে, ওখানে বলা আছে ওয়ায়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কীহিম ওয়া ইউআল্লিমুহুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউযাক্কীহিম, তাজকিয়া আত্মশুদ্ধি করে, মানে আত্মাকে শুদ্ধ করা পরিচ্ছন্ন করা, এটা নবীর চারটা দায়িত্বের একটা মূল দায়িত্ব। এটা কোরআন সালা তারা নয়টা কসম করে তারপর বলেছেন, এত বড় গুরুত্বপূর্ণ বিষয়, সেই বিষয়ের অর্থ বুঝতে হবে, তাজকিয়া তো আছে, তাজকিয়া মানেটা কি বুঝতে হবে, আছে বলে ঘুরে যাওয়ার দিকে ইহার রিফুনের কালেমান নওয়া দিয়ে ঘুরে যাওয়ার দিকে যে তাজকিয়া মানে হচ্ছে এই, আমি এটা প্রায় বলে থাকি, এই খেলাফত বায়াত আল্লাহর নবী এই খেলাফত চালু করেন নাই, বায়াত এবং খেলাফত রাজ্য বিষয়, আল্লাহ বায়াত নিয়েছিলেন, খেলাফত বায়াত নিয়েছিলেন, আবু বকর সিদ্দিক খলিফা ছিল, ওমর খলিফা ছিল, ওসমান খলিফা ছিল, গোটা বিশ্বের মুসলিম জাতির একজন খলিফা থাকবে, সেই খলিফার অধীনে মানুষরা বায়াত করবে এবং গোটা বিশ্বের মুসলিম একটা বডির মতো থাকবে, এটা ছিল খেলাফত বায়াতের মূল রহস্য। ইহুদি খ্রিস্টানরা সেই খেলাফত ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে তারপরে পারিবারিক খেলাফত এক এক পীরের 10 খলিফা 50 খলিফা এই সমস্ত ঢুকে দিয়ে তারপরে ওই আদেশগুলো ওই আয়াতগুলো নিয়ে আসে, ওই আয়াতকে এই সমস্ত খেলাফত সম্পর্কে কোরআনের পরিষ্কার আয়াত আছে, সেই খেলাফত কি সম্পর্কে, সেই বায়াত কি সম্পর্কে, এটা আমাদের বুঝতে ভালো করে। আজকে খেলাফত বায়াত যে গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহর নবীর লাশ পর্যন্ত দখল করা হয় নাই, 3 দিন পর্যন্ত লাশ পড়ে আছে, খলিফা নিয়োগ করার জন্য আবু বকর সিদ্দিক খলিফা হলেন, এরপরে তিনি তার লাশ দাফন করলেন। আর আপনার দেখবেন সাহাবায়ে কেরাম কত জায়গায় দিনের জন্য গেছেন, সবাই কি খেলাফত দাবি করছেন নাকি, আব্দুল্লাহ বিন মাসউদ কুফায় ছিলেন, মুয়াজ বিন জাবাল ইয়ামানে ছিলেন, কত সাহাবায়ে কেরাম কত দিকে ছড়িয়ে পড়েছিলেন, কোন ব্যক্তিকে তো মুরিদ বানাইছেন, কোন প্রমাণ নেই। এই জন্য আমাদের অবস্থায় মুসলিম খেলাফত ব্যবস্থায় রাষ্ট্রীয় বিষয়, ইহুদি খ্রিস্টানরা জানে আজকে খ্রিস্টানদের কাছে পোপ আছে, সেই পোপের কাছে তারা যায়, একটা পোপ মারা গেলে আর একটা বানায়, সারা বিশ্বের খ্রিস্টান মিলে একটাকে আমির বানায়, নেতা বানায়, ধর্মীয় ব্যবস্থার পোপ একজন নেতা, শিয়াদের পর্যন্ত ইমাম আছে, মুসলিম জাতির ছিল খলিফা, সেই খলিফা খেলাফত ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে, সেই খেলাফত ব্যবস্থাকে শেষ করে দিয়ে ওরা দেখলো যে কোরআন হাদিস থেকে তো এটাকে উৎখাত করা যায় না, কোরআন হাদিসে খেলাফত ব্যবস্থা আছে, কাজী একটা বিকল্প তৈরি করে দেয়, সেই বিকল্প তৈরি করে দিলে আমাদের সে পীর মুড়ি দিকে, পীর হলো খলিফা, ওই পীরের দশ খলিফা, ওই পীরের পঞ্চাশ খলিফা, এরপরে সে বয়াত নাই। কোরআনে পরিষ্কার আছে বয়াতের কথা, আমি স্পষ্ট বয়াত তো আছে, কিন্তু সে বয়াত কিসের বয়াত সেটা তো বুঝতে হবে। খেলাফত আছে, সেই খেলাফত কোন খলিফা? তোমার এই খলিফার না, সেই খলিফার সম্পর্কে মুসলিম হাদিস এই মিশকাত আমার সামনে খোলা আছে, বাবুল ইমারাত আল কবরি হাদিস সামনে লেখা আছে আমার সামনে, কারো প্রয়োজনে এখন দেখতে হবে, এখন দেখাবো, লেখা পরিষ্কার, ইযা বুয়ায়া লি খলিফাতাইনি ফাকতুল আখির মিনহুমা, যদি দুইজন খলিফার একসাথে বায়াত না হয় তার দ্বিতীয়টাকে হত্যা করে দাও। বোঝা গেল কোন খলিফা এটা, আগে ফিরে খলিফা। যদি বলেন যে খেলাফত ব্যবস্থা এইটাই উদ্দেশ্য, তা ঠিক আছে আসো তোমরা সব আসো একসাথে, তোমাদের মধ্যে একজনকে বাকি সব কবর করে দেই, না না এটা এই খেলাফত না, তখন তারা ভয় পায়, না না এটা এই খেলাফত না, এটা হচ্ছে ওই রাষ্ট্র খেলাফত, সেইখানে দুইজন খলিফা হতে পারবে না। আমি বললাম সুবিধাবাদ জিন্দাবাদ, ভয় দেখলে তখন কয়েক না এটা এই খেলাফত না, এটা ওই খেলাফত, আর সুবিধা দেখলে তখন খেলাফত তার দিকে চলে যায়। এটা আমাদের বুঝতে হবে, ইসলামের মৌলিক পরিভাষাগুলোকে, মৌলিক বিষয়গুলোকে পরিবর্তন করে মুসলিমদের বিচ্ছিন্ন করে দিয়ে এমনভাবে দলে দলে বিভক্ত করা হয়েছে। এখন পীরদের তরিকা টুপি আলাদা, আমি বলেছিলাম একজন রাখার কয়েক মালিকের গরু রাখত, তো এক এক মালিকের গরু কেমনি চিনবে, এক মালিকের গরু কান ছিদ্র করেছে, আর এক মালিকের গরু নাক ছিদ্র করেছে, আর এক মালিকের গরুর পিছনে ল্যাপ কেড়ে দিয়েছে। ঠিক তেমনি ভাবে এগুলি খ্রিস্টানরা মুসলিম জাতি খেলাফতের ধ্বংস করে দিয়ে, ঐক্যকে নষ্ট করে দিয়ে, বিভক্ত করে দিয়ে, এরপরে আবার লাগাইছে অমুক পীরের লাল পাগড়ি, অমুক পীরের সবুজ পাগড়ি, অমুক পীরের কিভাবে বুতাম এরকম থাকবে, টুপি পাঁচতলি থাকবে, টুপিকে ভাগ করেছে, পাগড়ি ভাগ করেছে, জামা ভাগ করেছে, জামার বুতামকে ভাগ করেছে, এইভাবে বিভক্ত করে দিয়ে মুসলিম জাতিকে বিচ্ছিন্ন করে দিয়ে, এরপর ইহুদি খ্রিস্টানে এখন তোমরা থাকো, আমরা হুকুমত চালাবো, রাষ্ট্র চালাবো, তোমাদেরকে মারবো, তোমাদের করার কিছুই নেই। তাজকিয়া মানে ছিল কোথায়, আর সেই তাজকিয়াকে নিয়ে গেছে কোথায়, এই জন্য তাজকিয়া ভালো করে জানতে, তাজকিয়া কি জিনিস ইনশাআল্লাহ আমরা আলোচনা বিস্তারিত করবো আরো। যে তাজকিয়া মানে হচ্ছে আত্মাকে শুদ্ধ করা, তাজকিয়া মানে হচ্ছে শিরিকের থেকে, কিবিরের থেকে, কুফুর থেকে, বিদআত থেকে নিজের মনকে আত্মাকে শুদ্ধ করে একমাত্র আল্লাহ সুবহানাহু তাআলাকে মেনে নেওয়া, তার আনুগত্য করা জীবনের সব ক্ষেত্রে। এর নাম কি? এর নাম তাজকিয়া, এর নাম আত্মশুদ্ধি, এর নাম মারিফাত। আজকে মারিফাতের নামে, তাজকিয়ার নামে, আত্মশুদ্ধির নামে যে শিরক বিদআত চলছে সেইগুলোর থেকে আমাদেরকে সাবধান হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বোঝার বাংলার তৌফিক দান করুন। আগামী জুমাতে এই চারটি আলোচনা হবে ইনশাআল্লাহ, যে চারটা রোড, রোডের মধ্যে ঢুকে বিদআত গুলো এই তাজকিয়ার বিরুদ্ধে যে কাজগুলো করে কথা মুখস্থ রাখবেন। কি কি বলা চারটা রোগ, কি কি চারটা রোগ, রোগ না রোগ তো অনেকগুলো, রোড চারটা, কি কি? ফুজুলুল কালাম, কথা, কালাম মানে কথা, বেশি কথা, বেশি দৃষ্টি দেওয়া, বেশি খাওয়া, আর বেশি মিলামেশা করা মানুষের সাথে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। মসজিদের জন্য কাজ চলছে, আপনাদের প্রতি সপ্তাহে কিছু কষ্ট দেওয়া হয়, আপনারা সাহায্য করছেন আলহামদুলিল্লাহ, অল্প সময়ের জন্য আমরা যে যা পারি সাহায্য করি। আমরা মসজিদের কাজের যত অগ্রগতি থাকবে আমাদের তত মুসল্লি বাড়তে পারবে, টাকা দিতে পারবো আমরা। রমজান সামনে আসতেছে ইনশাআল্লাহ, রমজান মাসে চাপ খুব বেশি হয় মুসল্লিদের, তো এই জন্য উপরে কাজ হচ্ছে, এরপর বাকি কাজও চলতে থাকবে। আমরা যে ব্যাপারে সাহায্য করে থাকি, আমাদের লোকজন আছেন যারা দান প্রদান করে থাকি, আমরা একটু বড় আকারে দান করার চেষ্টা করি, যারা ওয়াদা করেছে ওয়াদা করা দানগুলো আমরা পূরণ করে দেই, কাজ হচ্ছে। এবং এখানে অনেক বড় কাজ, আপনারা জানেন এই মসজিদের ফাউন্ডেশন অনেক বেশি, দশতলা ফাউন্ডেশন মসজিদের আমি যতটুকু শুনেছি, তো মন তো বড়, অনেক বড়, আল্লাহ তারা ইচ্ছে করলে এই দশতলা পর্যন্ত করার লোকও যোগাই দিবেন। এবং এখানে আসলে দিনের একটা বড় মার্কাজ হতে পারে, যেখান থেকে তাওহীদের আওয়াজ, যেখান থেকে শিরিক বিদআতের বিরুদ্ধে আওয়াজ উচ্চারিত হচ্ছে। এবং আলহামদুলিল্লাহ আমি যে এলাকায় যাই, দুই একজন পাওয়া যায় যারা হকের কথা শুনে, দুই একজন পাওয়া যায় যারা হকের কথা শুনে, কিন্তু ওই এলাকার কি করবো আর, যাদের কাহিনী স্বার্থ নষ্ট হচ্ছে তারা এগুলো বিরোধিতা করে, অপপ্রচার করে, কিন্তু এত অপপ্রচার সত্ত্বেও আলহামদুলিল্লাহ আমি দেখেছি প্রত্যেক এলাকায় গেলে, আমি হাতেনবাড়ি জমা পড়তে যাই, এটা আপনাদের জন্য সৌভাগ্য, এলাকার লোকদের জন্য, এই যে তাওহীদের কথা শুনে, শিরিক বিদআতের কথা শুনে মানুষ সত্যিকার ইসলামের দিকে ধাবিত হচ্ছে। একজন দুজনকে হতে হতে একসময় ইনশাআল্লাহ এই শিরিক বিদআত উৎখাত হয়ে আমরা খেলাফত ব্যবস্থার দিকে ফিরে যেতে পারবো। মানুষ যে বুঝে যে আমাদের রাষ্ট্র ব্যবস্থা খেলাফত ব্যবস্থা হবে, কোরআন সুন্নাহ আমাদের শাসন ব্যবস্থা চলে আসবে, গোটা বিশ্বের মুসলিমদের একজন নেতা থাকবে, সেই নেতার অধীনে সমস্ত মুসলিম আনুগত্য করবে ইনশাআল্লাহ। এই চেষ্টা আমরা করবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন।